তার চোখ ভালো হয়ে যাবে না তার বুঝে আসেন মানুষ আছে না কবরে খেজুরের ডাল দেয় দেখেছেন কবরে খেজুরের ডালটা দেখেছেন কি জন্য দেয় কবরের আদার মাফ হয়ে যাবে রসুল্লাহ আসলাম দিয়েছেন কবরের আদার মাফ হয়ে যাবে খেজুর ডালের কি এত পাওয়ার যে কবরের আদার মাফ হবে পাওয়ারটা কিসের ছিল মোহাম্মদ রসুল্লাহ আসলামের নামের পাওয়ার ছিল তোমার হাতে সেই পাওয়ার আছে তুমি তোমার হাতে খেজুর ডাল দিয়ে নিচ্ছি ফিরে দাও তাহলে কবরের আদার মাফ হবে এই বলছি বেকুবি মানুষের বুঝ সুতরাং আল্লাহ রসুল সাল্লাহ আসলামের সমস্ত জিনিসের বর্ণ ছিল খালিদ ইবনে ওয়ালিদ ইসলামের বিশাল কমান্ডার যেখানে দেখেন যুদ্ধে জয় হল তিনি কত ইচ্ছা করেছিলেন কত আশা পোষণ করেছিলেন যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবো যেখানে জিহাদে গিয়ে শহীদ হয়ে যাবো কিন্তু শহীদ কোথায় গেছিলেন আন্টি পিছনে মারা গেছিলেন কত আফসোস করেছিলেন কেন না যে যুদ্ধে গেছেন জয়লাভ করতেন বলা হয় যে তিনি যখন যুদ্ধে গেছেন তখন পানির ভিতরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল রেখে নিতেন এখন যদি আমরা কাল চুল নিয়ে এরকম কাজ করে সিঁড়ি পাবে না সেটা করবে না আমরা যদি আমার হুজুরের বড় হুজুরের কিংবা আরো বড় হুজুরের নান চুল রেখে যেমন এখন পর্যন্ত আপনার দেশে দেখবেন হুজুরদের কবর আছে হ্যাঁ মাদার শরীফ আছে আর সেই পাশেই ছোট হুজুরের কবর তার পাশে আরো আরো ছোট হুজুর ছোটবেলা শিশু অবস্থায় মারা গেছে সেটাও ছোট হুজুরের কবর আছে তার পাশে আরো ছোট কবর কি না এটা হুজুরের চুলের কবর চুল কেটেছেন হুজুর দাবন করা হয়েছে এখানে এটা কি হুজুরের নখ শরীফের কবর এটা বাড়ানোর কথা বলছেন আছে নখের মধ্যে দুটো কবর আছে কেন এদের সমস্ত কিছুকে পবিত্র মনে করা হয় কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন ব্যক্তিত্ব কি পবিত্র নয় এবং তার চুল কারো চুল নখ জামা টুপি এসব কারো জন্য পবিত্র নয় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের সমস্ত কিছু ব্যবহার করা যেত যেমন অনেক সাহাবী তার আল্লাহ রাসূলের কাপড় চেয়ে নিতেন কাপড় নিয়ে রাখতে কি কি করতে বলে আমার কাপড় হবে আমার এই কাপড় আমি আমার মরার সময়ে আল্লাহ রাসূলের কাপড় আমার কাপড় হবে বরকতের জন্য ব্যবহার করা হতো আল্লাহ রাসূলের অনেক কিছু কিন্তু বর্তমানে হবে না যাই হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাজার অঞ্চলকে ঠুকু লাগিয়ে দিলেন আর চোখটা ভালো হয়ে গেল সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে ঠান্ডা দিয়ে বললেন তার হাতে পতাকা দিয়ে বললেন কোন পূজার আসলে তুমি ধীরে ধীরে যাও তারপর তাদের ময়দানে প্রাণময় নেমে যাও তাদেরকে ইসলামের দিকে আহ্বান দাও এবং তাদের উপরে যে আল্লাহ হক ফরজ করেছেন সে খবর বলে দাও অন্য কথা এখানে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আইনে আল্লাহ বিকার করেন আল সর তোমার দ্বারায় তোমার হাতে যদি একটা লোক সৎ পথের দিশা পায় তাহলে হাইদুলিল্লাহ কামেন হমুরিন নাম তাহলে আরবের লাল উঠনি অপেক্ষা উত্তম এই হাদিসে বলেছেন এখানে বলার উদ্দেশ্য কি যে আলী রাদিয়াল্লাহু আনহু যে ফজিলত ছিল যে মর্যাদা ছিল এত লোকের মাঝে কার হাতে ঠান্ডা দিলেন না কার হাতে ঠান্ডা দিলেন কার হাতে পতাকা তুলে দিলেন আলী রাদিয়াল্লাহু আনহু হাতে ইন্না ইব্রাহিম ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না আলিয়া মিন্নি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলী আমার মধ্য থেকে আমি তার মধ্য থেকে আমি একই বংশ আলী আমার থেকে আর আমি আলী থেকে তা নাকি একই বংশে মুমিন আর আলী হচ্ছেন প্রত্যেক মুমিনের বন্ধু আলী প্রত্যেক মুমিনের বন্ধু আর তার মানে কাফেরের মুনাফিকের শত্রু আলী হচ্ছেন প্রত্যেক মুমিনের বন্ধু যে ব্যক্তি আলীকে ভালোবাসবে সে হবে মোমেন ইমানের একটা নিদর্শন হচ্ছে আলীকে ভালোবাসা আর এক হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কুনতু মাওলাহু ফা আলীউ মাওলাহু আমি যদি কারো মাওলা হই তাহলে আলী আমি হচ্ছে আলীর মাওলা এই জন্য এখানে মাওলা শব্দ ব্যবহার হয়েছে আমরা জানি যে আল্লাহ হচ্ছেন মাওলা তাই না আনতা মাওলানা ফানসুন্না আল্লাহ হচ্ছেন মাওলা ঠিক আছে আল্লাহ মাওলা কিন্তু আল্লাহ আমাদের আল মাওলা সাধারণভাবে ব্যাপকভাবে আল্লাহই হচ্ছেন মাওলা কিন্তু মানুষও মওলা হতে পারে, অতএব কোন মানুষকে মওলানা বলার দোষ নয়, কোন মানুষকে মওলাইয়া মওলানা বলার দোষনীয় নয়। অনেক অনেকে মানে ওই যে আর কি মানে খুব সূক্ষ্মিটিক্যাল করতে চায়, হ্যাঁ মওলানা মওলানা তো আল্লাহ, তখন আপনি কোন সৌদি কাছে মওলানা বলেন, তাহলে আন্তা মওলানা মওলানা কে মওলানা আল্লাহ, কেন মওলানা তো অনেকে অনেকেই হতে পারে। রহিমকে আল্লাহ আল্লাহ নবী রহিম নাম আল্লাহ নবী, রাউকে আল্লাহ, কিন্তু আল্লাহ নবীকে রাউ বলা হয়েছে না হয়েছে। সুতরাং একটা মানুষ রহিম হতে পারে যেমন আল্লাহ রহিম, কিন্তু আল্লাহ হচ্ছেন আর রহিম, মানুষ আর রহিম হতে পারে না, আর রহিম একমাত্র আল্লাহ। এখানে বলা হচ্ছে মওলা, আর আল্লাহ হচ্ছেন তার মওলা, ওয়া জিবরিল জিবরিল হচ্ছেন নবীর মওলা, ওয়া সালেহুল মুমিনিন আর নেক মুমিনরা হচ্ছে তার নবীর মওলা। দেখেন মওলা এক অপরের মওলা হওয়া যায়, করা যায়, বলা যায়, এতে কোন সমস্যা নেই। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর জন্য বললেন, যদি আমি কারো মওলা হই তাহলে আমি আলীর মওলা। আলীর মওলা, মওলা মানে কি? মওলা মানে আতা, আতা মানে সর্দার, আমাদের নেতা। মওলার অর্থ আছে, মওলা মানে হচ্ছে আজাদ করা গোলাম, স্বাধীন করা গোলামকেও মওলা বলা হয়, মওলা চাচাতো ভাইকেও বলা হয়, আর আল্লাহ আলী ছিলেন আল্লাহ নবী চাচাতো ভাই প্লাস জামাই, চাচাতো ভাই জামাই হয় না, চাচাতো ভাই জামাই হয়, আল্লাহ নবী আল্লাহ নবী চাচাতো ভাই প্লাস জামাইকে আলী, মান কুন্তু মওলা রূপ আলী মওলা। তারপর থেকে বর্ণিত তিনি বলছেন, মা ফাতেমা যখন বিবাহের সময় হয়, ফাতেমাকে বিবাহ করার জন্য সাহাবীরা মনে মনে আশা পোষণ করতেন, কে না আশা পোষণ করে নবীর মেয়ের সঙ্গে বিয়ে, হ্যাঁ কে না আশা পোষণ করে বলুন, সাহাবীরা আশা পোষণ করতেন, এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পায়গাম দিয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়গাম দিয়েছিলেন, কিন্তু বিয়ে দিয়েছিলেন কার সাথে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই রূপে প্রাধান্য দেওয়াতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা প্রকাশ পায়। এখন আমরা দেখব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা কি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চাল চলন একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলনের মতো ছিল, তার চলা চলার ক্রম যেমন আল্লাহর রাসূল চলতেন তিনি সেরকম চলতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মেয়েটিকে দেখতেন তখনই বলতেন মারহাবান ইয়া বুনাইয়াতি, মারহাবান ইয়া বিনতি, মানে সবসময় তাকে স্বাগত জানাতেন, অভ্যর্থনা করতেন, পাশে বসাতেন। একবার তিনি ফাতেমা এলে পাশে বসালেন, তারপরে গোপনে একটা কথা বললেন, চুপে চুপে একটা কথা বললেন, অন্য লোকদেরকে শুনতে দিলেন না, যেই বলা আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন, খুব কাঁদতে লাগলেন। তারপর আল্লাহ রাসূল যখন দেখলেন খুব কাঁদছেন, সান্ত্বনা দেওয়ার জন্য আবার তাকে গোপনে আর একটা কথা বললেন, তখন তিনি হাসতে লাগলেন, হাসা কান্না কি ব্যাপার, পাশ থেকে স্ত্রীরা দেখে বুঝতে পারলেন না কি ব্যাপার, ফাতেমাকে কি এমন কথা বলা হলো যে কান্দতে লাগলেন, কি এমন কথা বলা হলো যার জন্য হাসতে লাগলেন। তারপরে হযরত আয়েশা জিজ্ঞাসা করলেন, কাকে জিজ্ঞাসা করলেন? ফাতেমাকে, যে বলতো তোমাকে আল্লাহ নবী গোপনে কি কথা বললেন? তখন ফাতেমা বললেন যে যখন আমাকে প্রথমে গোপনে বললেন তখন এই কথা বললেন যে জিব্রিল আলাইহিস সালাম প্রত্যেক বছর আমার উপরে কোরআন পেশ করেন, কোরআন পেশ করেন না রিভিউ করার জন্য, কোরআনকে পড়ে পড়ে শোনান প্রত্যেক বছর একবার করে রমজানে কোরআন রিভিউ করান, আর এই বছরে আমার উপরে দুইবার কোরআন রিভিউ করা হয়েছে। তার মানে আমি বুঝতে পারছি যে আমার মৃত্যুর সময় হয়ে এসেছে, মা তুমি দুঃখ করো না। আব্বার মৃত্যুর খবর শুনে মেয়ে কান্দে লাগে। তারপরে আল্লাহ বলুন তুমি আল্লাহ কে ভয় করো, সবুর করো, কান্নাকাটি করো না ইত্যাদি। তারপর যখন আমি কাঁদতে লাগলাম তখন আল্লাহ নবী বললেন ফাতিমা তুমি জান্নাতে যাবে এবং জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার হবে, আল্লাহ জান্নাতে যাবে আর জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার হবে। আর একটা কথা বলেছেন যে আমার পাওয়ার পর সর্বপ্রথম তুমি আমার সঙ্গে দেখা করবে। তার জন্য আমি হাসলাম, হাসার খবর, খুশির খবর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটিকে ভালোবাসতেন, কেনা নিজের ছেলেকে নিজের মেয়েকে ভালোবাসে, নিজের মেয়েকে কেনা ভালোবাসে, তাও আর ছেলে নেই শুধু মেয়ে, সমস্ত ভালোবাসা শুধুমাত্র একটা মেয়ে, বাকি আগে সমস্ত মেয়ে মারা গেছে, রোকাইয়া মারা গেছে, উম্মে কুলসুম মারা গেছে, এখন শুধু ফাতেমা। এই ফাতেমাকে যখন দুঃসংবাদ এবং সুসংবাদ একসাথে শোনালেন, এখান থেকে আমরা বুঝতে পারি যে ফাতেমার মর্যাদা কত। আর এখান থেকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ফাতেমা তুদাআতু মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, আমার দেহের টুকরা, সত্যি দেহের টুকরা। ছেলে মেয়েরা নিজেদের দেহের অংশ হয়, নিজেদের রক্তের অংশ হয়, এই তো রক্তের সম্পর্ক বলে। ফাতেমা আমার কলিজার টুকরা, আমার যে ফাতেমাকে লাগাবে সে আমাকে লাগাবে, ফাতেমাকে রাগান্বিত করবে সে আমাকে রাগান্বিত করবে। অতএব যে ফাতেমাকে কোন রাগের কথা বলবে সে আসলে আমাকে রাগে, আমার কষ্ট, ফাতেমা কষ্ট পেলে আমার কষ্ট হবে। আর অন্য রেওয়ায়েতে আছে এরি পূর্ণিমা আরাবাহা বৈদিমা আদাহা, যে জিনিস ফাতেমাকে কষ্ট দেয় সে জিনিস আমাকে কষ্ট দেবে, সুতরাং তোমরা ফাতেমাকে কষ্ট দিও না, ফাতেমাকে কষ্ট দিলে আমার কষ্ট দেওয়া হবে। এই হল মোটামুটি আজকে তিন কথা, বাকি কথা আছে ইনশাআল্লাহ আগামীতে বলবো। আল্লাহ তালা আমাদের তৌফিক দেন ঠিক সঠিক আকীদা যেন আমরা রাখতে পারি, আহলে বাইতে পারি সঠিক আকীদা যদি আমরা রাখতে না পারি তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে, আর সেই ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই তারবিয়া, আমাদের এই সভা, আমাদের এই বৈশব, আমাদের এই বলাবলি, আমাদের এই সভা সমিতি ইত্যাদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সঠিক কথা শুনতে পারি, সঠিক কথা মানতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।